rarapi delalo. Kau kau kau kau, tame rarapi delalo. Kau kau kau kau. মনই পঠা বন্ধা কবি মো কথা ভাবি তরে রাজি হেই গলে তোতে মো ঘর কু নেই যিবি আলো তু সিন্ধু কমু হেবি তোর চাবি গামেরা রাবি দেলালো কাউ কাউ কাউ কাউ আলো মো চাঁদিনী রাতি হস তোর কই ফুলিয়া আলো মো গজগামিনী মুহ তোর সোনা থালিয়া আলো মো চাঁদিনী রাতি হস তোর কই ফুলিয়া আলো মো গজগামিনী মুহ তোর সোনা থালিয়া মেরা রাবি দেলালো কাউ কাউ কাউ কাউ যাহা কহিবু মানিবি সাথিরে ধরিবি বহু দূর নেই যিবি তোতে বম্বে দিলি বুলেইবি আলো তু মাগিলে মু চন্দ আনি দেবি ডামেরা রাপি দেলালো কাউ কাউ কাউ কাউ কুইলি ডাকি দেলারে ডামেরা রাপি দেলালো কাউ কাউ কাউ কাউ মনই পঠা বন্ধা কবি মো কথা ভাবি থরে রাজি হই গলে তোতে মো ঘর কু নেই যিবি আলো তু সিন্ধু কমু হেবি তোর চাবি ডামেরা রাপি দেলালো কাউ কাউ কাউ কাউ ডামেরা রাপি দেলালো কাউ কাউ কাউ কাউ রাপি দেলালো কাউ কাউ কাউ কাউ।